দলিল যখন পাক্কা আসবে, কোরআন সহি হাদিসের কথা যখন আসবে, তখন আপনাকে পাক্কা বিশ্বাস করতে হবে, তখন সন্দেহ করা চলবে না। আর সন্দেহ করলেই তখন আপনার ইমান চলে যাবে। খবরদার কোন কথা বলার সময় নাকি বলবেন না, হুজুররা নাকি বলে, আরে তাহলে আপনার ইমান কোথেকে এলো? যেটা জানেন সেটা হ্যাঁ ঠিক আছে, যখন বলবেন হুজুর ওরা নাকি বলে যে আল্লাহ নবীর নূর থেকে তৈরি, কথা ঠিক না ভুল? এই যে নাকি, এটা আপনার সন্দেহ থাকারই কথা, তার কারণ কথাটা আপনার জন্য খটকা লাগার কথা, ঠিক নয়। হুজুর ওরা নাকি বলে আল্লাহ নবী সৃষ্টি না হলে পর সারা দুনিয়া সৃষ্টি হতো না, এখানে নাকি বলা আপনার উচিত, কেননা এটা ঠিক কথা নয়। হুজুর আমি শুনেছি ওরা নাকি বলে আল্লাহ নবীর পেশাব পায়খানা সব পাক ছিল, পবিত্র ছিল, এটাও আপনার মনে সন্দেহ হওয়ার কথা, কারণ এটা এরকম হওয়ার কথা নয়। হুজুর ওরা নাকি বলে আল্লাহ নবী নূর থেকে তৈরি, মানুষ ছিলেন না, এইরকম সন্দেহ আপনার থাকার কথা, যে বিষয়ে সত্যই সন্দেহ থাকার কথা, সন্দেহ মানে নাকি বলেন। কিন্তু যে বিষয়ে সন্দেহের কথা নয়, হুজুর ওরা নাকি বলে কবরে আজাব হবে, হুজুর ওরা নাকি বলে কিয়ামত হবে, হুজুর ওরা নাকি বলে কিয়ামতে আমল ওজন করা হবে, হুজুর ওরা নাকি বলে জান্নাতে এই 70টা করে হুর পাওয়া যায়, দুটো করে হুর পাওয়া যাবে, এমন হুর যার মাথার উড়না খানি সারা সারা বিশ্বকে বিক্রি করলেও কেনা যাবে না। ওরা নাকি বলে ওরা নাকি জাহান্নামে এই হবে, ওরা নাকি বলে পুলিশের হাত আছে, ওরা নাকি, এতে কি হবে? ইমান থাকবে যেখানে নাকি বলা প্রয়োজন নেই, যেখানে নাকি বললে মনে সন্দেহ ইমান নষ্ট হয়, সেখানে নাকি বলে সন্দেহ বলে নিজের ইমান নষ্ট করবে না। 4 নম্বর, বিমুখতা ও উপেক্ষা জনিত কুফর, মানে আপনি দেখছেন সব দেখছেন, সহি কথা হলো তার পেশাব পায়খানা অপবিত্র ছিল, তার পেশাব পায়খানা অপবিত্র ছিল, তিনিও আমাদের মতো মানুষ ছিলেন, কিন্তু আমরা তার মতো মানুষ নই, ঠিক কিনা? আমাদের মতো মানুষ থাকলে আমাদের যেমন পেশাব পায়খানা দরকার হয় তারও হতো, এবং আমরা যেমন মাটি বা পানি ব্যবহার করি তিনিও মাটি পানি ব্যবহার করেছেন, যদি পবিত্র হতো ব্যবহার করতেন না, ঠিক কিনা? পায়খানা না পেশাব, আল্লাহ নবী তাকে বললেন যে পেশাবটা ফেলে এসো, তিনি খেয়ে ফেললেন, আর একবার এক সাহাবীকে বললেন এই রক্তটা ফেলে এসো, তিনিও খেয়ে ফেললেন, বলে কি ব্যাপার আমার পেশাবটা কি হলো, বলে হুজুর আমি খেয়ে ফেলেছি, তখন আল্লাহ নবী বললেন যে আমার পেশাব খেয়েছে তাকে জাহান্নাম স্পর্শ করবে না, আমার রক্ত যা পেটে গেছে তাকে জাহান্নাম স্পর্শ করবে। এসব হাদিস গুলো আছে, বানানো হাদিস আছে, হ্যাঁ ঠিক না, এগুলো ঠিক না, এগুলো সঠিক কথা হচ্ছে এইটাই যে আল্লাহ নবী পেশাব পায়খানা ইত্যাদি কি ছিল, এটা কি ইসলামের দ্বারা মানে ক্ষতি করবার জন্য, না না ক্ষতি করার জন্য, তারা ভক্তি হচ্ছে আতিশয্য, তারা আল্লাহর নবীর প্রতি ভক্তি প্রকাশ করতে গিয়ে এসব করে ফেলছে। যে বলো না একটু আগে, যা বিশ্বাস করতে চায় না যে আমাদের যেমন নাপাক জায়গা দিয়ে আল্লাহ আমার জন্ম আমাদের জন্ম হয়েছে, তেমনি আল্লাহ নবী জন্ম হতে পারে, ওই খারাপ জায়গা দিয়ে আল্লাহ নবী জন্মগ্রহণ করেছে, না না হতেই পারে না, কেউ বলে মুখ দিয়ে জন্ম হয়েছে, কেউ বলছে না নাভি দিয়ে জন্ম হয়েছে, বলে না বলে না, কত রকম কেন বলে জি সন্ন্যাস আল্লাহর নবী ওই জায়গা দিয়ে জন্ম হবে, এ কি ভক্তি আতিশয্য, তার কাছে শুধু জ্ঞান কাজ করছে যে না আল্লাহ নবী এত বিশাল কিছু, তার জন্ম কি আমাদের মতো হয়, হতে পারে না, এইরকম তারা মনে করে। যাই হোক, এখন কথা হলো যে বিমুখ হওয়ার কুফরি কেমন, যে আপনি মুখ ফিরিয়ে নিচ্ছেন, আল্লাহ তাআলা কাফারু আম্মা উনজিরু মুরিদুন, যারা কাফের তারা মুখ ফিরিয়ে নেয় কি থেকে, যে বিষয়ে তাদেরকে সতর্ক করা হয় মুখ ফিরিয়ে নেয়, গ্রাহ্য করে না, অগ্রাহ্য করছে আর কি, বিমুখতা প্রকাশ করছে, গ্রহণ করছে না, এ হলো এক প্রকার কুফরি। নম্বর 5, নিফাক বা কপটতা জনিত কুফর, মুনাফিকের কুফরি, মুনাফিকি নেফাক, মুনাফিকি কাকে বলে, কপটতা, কপটতা কাকে বলে, মুখে এক আর মনের ভিতরে এক, কাজে এক আর মনের ভিতরে অন্য এক, ঠিক আছে? স্বামী ভাই দরজা খুলে ঢুকছেন, সালাম আলাইকুম রহমতুল্লাহ, আমি বলছি ওয়ালাইকুম আসসালাম, আমি চা খাচ্ছি, দুটো বিস্কুট আছে, ঠিক আছে চা খাচ্ছি, এখন না এলেন চা খাচ্ছি বিস্কুট আছে দুটো, একটা দিলে দিতে পারি, কিন্তু মনে মনে ভাবছি আসুন আসুন আসুন বিস্কুট খান বিস্কুট খান, আর মনে মনে ভাবছি ধনুর ঘাটের কোথ থেকে এই সময় চলে এলো, এখন একটা বিস্কুট তাকে দিতে হবে, আমার একটা কম হয়ে যাবে। মনের ভিতরে কি আপনাকে দেব না, আর উপরে উপরে কি বলছি নেন নেন নেন, এই যে হুজুর দাওয়াত খাবেন নাকি, মানে ইচ্ছা নেই কিন্তু বলতে হয় বলছি, বলতে হয় বলছি সমাজকে দেখাবার জন্য। মুনাফেকি, মুনাফেকি হুজুর আপনার মতো আলেম আর কেউ হয় না, মনের ভিতরে কি বদমাস, তাই না? আর মুখে মুখে বলছি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কেউ নেই, আর মনে মনে কি আছে, হ্যাঁ ও লাত আছে, হুবুল আছে, বাবা শাহজালাল আছে, বাবা অমুক আছে, তমুক আছে, মুখে বলছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কিন্তু মনে মনে বলছি যে আবার আল্লাহ রাসূল করতে গেল, আমরা যদি রাসূল হওয়ার দরকার ছিল তো আমরা বড় বড়, হ্যাঁ বড় বড় মানুষ, আমাদের টাকা পয়সা বেশি আছে, এই কেন রাসূল হতে যাবে? মুখে বললো কি জন্য, শুধু নিজেকে বাঁচাবার জন্য। আছে না আমাদের দেশেও টুপি লাগিয়ে, হ্যাঁ টুপি লাগিয়ে মসজিদে আসে না, আসে না, প্রথম কাতারে জায়গা নেয়, লা ইলাহা ইল্লাল্লাহ বলে নামাজ পড়ে, কিন্তু তার ভিতরে কি আছে, দারুণ নোংরামি, দারুণ অপবিত্রতা আছে, অপরিচ্ছন্নতা আছে। এরা লোক দেখিয়ে নামাজ পড়ে, লোক দেখিয়ে হজ করতে যায়, ওমরা করতে যায়, কিন্তু যাই হোক ভোট নেওয়ার জন্য হোক কিংবা কোন স্বার্থের কারণে মানুষের সমাজে প্রতিষ্ঠিত হওয়ার জন্য লোককে দেখায় যে আমি ঠিক আছি, আমি মুসলমান, কিন্তু মনের ভিতরে কি আছে, কোন ইমান নেই, কপটতা, একে বলে কপটতা, ঠিক আছে, কপট প্রেম লুকোচুরি, মুখে মধু হৃদয়ে ছুরি, কপট প্রেম লুকোচুরি, প্রেমের প্রেমের ক্ষেত্র কপটতা হয়, লুকোচুরি হয় খুব, মুখে মিষ্টি আর হৃদয়ে ভেতরে কি বলবে ছুরি ভরবে, এ হলো কপট প্রেম। সুতরাং এই কপটতা খুবই খারাপ জিনিস, আর এই মুনাফিকি হচ্ছে সব থেকে বেশি বড় পাপ, এবং জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে ইন্নাল মুনাফিকিনা ফিদ্দারকিল আসফালি মিনান নার, সর্বনিম্ন স্তরে থাকবে এই মুনাফিকরা। যালিকা বিআন্নাহুম আমানু সুম্মা কাফারু, ইমান আনার পর কাফের হয়েছে কিভাবে, ওই যে মনের ভিতরে সন্দেহ রেখে দিয়ে বা বিশ্ব অবিশ্বাস রেখে দিয়ে, ফাতুবি আলা কুলুবিহিম, তাদের অন্তরে মোহর মেরে দেওয়া হয়েছে, আল্লাহ তো বুঝেছেন যে এদের কোন লাভ নেই, মোহর মেরে দেওয়া হয়, ফাহুম লা ইয়াফকাহুন, তারা বুঝে না, ঠিক আছে। পাঁচ নম্বর, পাঁচটা কাফির কুফরি হয়ে গেল, পাঁচটা কুফরি হয়ে গেল, মুখস্থ করলেন, নম্বর এক কি, অবিশ্বাস বা মিথ্যায়নের কুফর, নম্বর দুই প্রত্যাখ্যানের কুফর, নম্বর তিন সন্দেহের কুফরি, আর নম্বর চার বিমুখতা, বিমুখতা বা অগ্রাহ্য করার কুফরি, আর নম্বর পাঁচ মুনাফিকির কুফরি, নিফাক, মুনাফিকির কুফরি। এটা বিমুখ, বিমুখ মানে ফিরিয়ে নেওয়া, আপনাকে সতর্ক করা হচ্ছে, আপনি মুখ ফিরিয়ে নিচ্ছেন, আপনি গ্রাহ্য করছেন না, মুখ ফিরিয়ে নিচ্ছেন, যে কথা শাস্তির ভয় দেখানো হচ্ছে আপনাকে, যে ভাই সুদ খাও না, সুদ খেলে এই হবে ওই হবে, এই যে মুখ ফিরিয়ে নিচ্ছেন। ওমান না আরাদান যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়ানাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা, যে ব্যক্তি আমার জিকির থেকে মুখ ফিরিয়ে নেবে তাকে দুটো শাস্তি দেব, এক শাস্তি দুনিয়াতে আর এক শাস্তি আখেরাতে। এই যে মুখ ফিরিয়ে নাও, কি থেকে, কোরআন থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে, দিন শিক্ষা থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে, আল্লাহ জিকির থেকে, আল্লাহ স্মরণ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। প্রথম শাস্তি দুনিয়াতে কি, সংকীর্ণতাময় জীবন দেব, তার সংকীর্ণতাময় জীবন হবে, যদিও তার সবকিছু আছে, বিল্ডিং আছে, বাড়ি আছে, গাড়ি আছে, নাড়ি আছে, সবই আছে, কিন্তু তবুও যেন নাই নাই, চাই চাই, খাই খাই, কোথা পায়, হাতে দই পাতে দই, তবু বলে কই কই, পেট ভরবে না, চাহিদা মিটবে না, সব সময় চাহিদা তার জীবনে লেগে থাকবে, কিসের জন্য, আল্লাহর জিকির থেকে মুখ ফিরিয়ে নেওয়ার জন্য। আর দ্বিতীয় শাস্তি কখন, ওয়ানাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা, কিয়ামতের দিন তাকে আমি অন্ধ করে কানা করে তুলব, কানা হয়ে যাবে সে, সবাই যখন সিঙ্গারে ফুৎকার শুনে সবাই উঠবে, আর সেই আওয়াজের অনুসরণ করে কিয়ামতের মাঠে জড়ো হবে। শাহ আলম কিয়ামতের মাঠ কোথায় হবে জানেন, মক্কা মদিনায় না, বাংলাদেশে, বাংলাদেশ তো হতেই পারে না, নদীর দেশ, সেখানে কি কিয়ামত হয়, নদী থাকবে, সময় নদী থাকবে না, সমুদ্র থাকবে না, নদীও থাকবে না, তার হবেটা কোন জায়গায়? শাম দেশে। শাম দেশে কেয়ামতের ময়দান হবে। এবারে শাম দেশ থেকে আস্তে আস্তে যত লোক, অনেক লোক তো বর্তমানে 600-700 কোটি মানুষ, তারপরে 2050 সালে বলছে 9 কোটি হবে, 900 কোটি হবে। হ্যাঁ, এতগুলো মানুষ, তারপর থেকে এমন চলতো কত মানুষ হবে, ঠিক আছে, আর কত চলে গেছে, কত চলে গেছে, এত মানুষের জায়গা কিভাবে হবে, আল্লাহ তাআলা কিভাবে দেবেন, এখন পৃথিবীতে সংকুলন হবে কিনা তাও হবে। আল্লাহ বলছেন যে এই পৃথিবীকে আরো সম্প্রসারিত করা হবে, এই পৃথিবী ওই পৃথিবী থাকবে না, সমুদ্র থাকবে না। আর সমুদ্র তো আমাদের বলি 5/3 সমুদ্র, সে সমুদ্র থাকবে না, সব জায়গায় দাঁড়ানোর জায়গা হবে। অতএব আল্লাহর কাছে কোন সমস্যা নেই, জায়গার কোন সমস্যা হবে না, কেয়ামত ঠিক হবে, ঠিক আছে। এখন কি বলছিলাম যেন, যে কেয়ামতের দিনে যখন সে উঠবে অন্ধ হয়ে উঠবে, দেখতে পাবে না, রাস্তা খুঁজবে, যেতে হবে তো, বলবে কালা রব্বি লিমা হাসাতানি আমা, আল্লাহ তুমি কেন আমাকে অন্ধ করে তুললে। ওই যে এরা বিমুখতা ছিল, قال قال كذلك اتتك اياتنا فنسيتها فكذلك اليوم تنسى الله আয়াত ছিল, হ্যাঁ আল্লাহর আয়াত কি ছিল, আল্লাহর আয়াত পড়ে শোনানো হয়েছিল কিন্তু ভুলে গেছিল, আজকে তোমাকে ভুলিয়ে দেওয়া হলো, কোনো গ্রাহ্য করনি, বিমুখতা প্রকাশ করেছিল, গ্রাহ্য করনি, আল্লাহর আয়াত পড়েছে, হাদিস পড়ে শোনানো হয়েছে, দু কে আর মানছে এই যুগে, আর কে আর মানে। একজনকে বললো, একজন আমাকে বলছে আপনার হুজুর টাকা পয়সা আছে কিছু ইন্স্যুরেন্স করেন, ইন্স্যুরেন্স করতে বলছে, আমি বললাম না ইন্স্যুরেন্স করা ঠিক না, সুদ আছে হারাম, আরে এটা হারাম ওটা হারাম, তাহলে হালাল কোনটা, কে মানছে, হ্যাঁ ভাষণ ভালো সুন্দর, মানে আমরা যেটা করছি সেটা ভুল, আমি বলছি হারাম তো সে বলছে এটা হারাম ওটা হারাম, তাহলে হালাল কোনটা, ভারি মুশকিল। হ্যাঁ একজন ওয়াজ করছে মসজিদে, ওয়াজ হচ্ছে মাইকে, ওয়াজ হচ্ছে কবরের আজাব সম্পর্কে, কবরের আজাব, তখন দুই মহিলাতে পাড়াতে গল্প করছে, দেখ কবরে যখন যে আজাব হয় তাহলে কি হবে, তখন এক মহিলা বলছে খারাপ, মুখ খারাপ করে, হ্যাঁ এরা দেখে এসেছিল কবরে আজাব হচ্ছে দেখে এসেছিল, তার মানে বিশ্বাস নেই, বিশ্বাস নেই, বিশ্বাস নেই, শুনেও বিশ্বাস করে না, সব কি এরাও মানে মুখ ফিরিয়ে নিচ্ছে। والذين كفروا عما انذروا معرضون কাফেররাই সতর্ক করার বিষয়ে, যে বিষয় তাদেরকে সতর্ক করা হচ্ছে তার মুখ ফিরিয়ে নেয়, ঠিক আছে, মিথ্যা মিথ্যা মিথ্যা মিথ্যা বললো, সে মানে অস্বীকার করলো, সে মিথ্যা বললো না, আরে মিথ্যা বললো সে তো আর মিথ্যা জেনে বলছে না, সে হ্যাঁ আর একজন কথাকে মিথ্যায়ন করছে, সত্য প্রত্যাখ্যান করছে, বিমুখতা প্রকাশ করছে, যেভাবে আপনি নেবেন, কিন্তু পাঁচটার মধ্যে একটা অবশ্যই বটে, পাঁচটার মধ্যে একটা অবশ্যই বটে। বেশ, তাহলে কুফরির পয়েন্টটা শেষ করার আগে দ্বিতীয় প্রকার কুফরি কি বলেছিলাম, ছোট কুফরি, যে কুফরি করলে মানুষ কাফের হয়ে যায় না, তবে তার মধ্যে কাফের চরিত্র থাকে, সেগুলো কেমন হুজুর, এমন প্রকার কুফরি ইমানদার ব্যক্তির বিশ্বাসে নয় আমল ও কর্মের ক্ষেত্রে থাকে, তার ইমান ঠিক আছে, ইমানে কোনো সন্দেহ নেই বা কোনো অবিশ্বাস নেই, অস্বীকার নেই, কাজে আছে, এমন কাজ যে কাজ সাধারণত কারা করে, কাফেররা করে, মুমিনের করা উচিত নয়। উদাহরণস্বরূপ হুজুর আল্লাহ বলছেন ওয়াদারাবাল্লাহু মাসালান ক্বারিয়াতান كانت آمنة مطمئنة يأتيها رزقها رغدا من كل مكان فكفرت بأنعم الله الله نعمت كي وشكر قرآن الله نعمت وشكر قرآن আপনি খাচ্ছেন মাশাআল্লাহ খুবই, কিন্তু আপনি যে আল্লাহর নিয়ামত যে আল্লাহর তো পক্ষ থেকে আসছে এটা আপনি স্বীকার করেন না, ওই জন্য শুক্রিয়া জ্ঞাপন করতে হয় আল্লাহকে, তাই না, আর কুফরি করতে হয় না, ফাতকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, শুকরিয়া করো কুফরিয়া করো না, শুকরিয়া মানে কৃতজ্ঞ হও আর কুফরিয়া মানে অকৃতজ্ঞ হইও না, অকৃতজ্ঞ কিভাবে হওয়া যায় হুজুর, শুকরিয়া কিভাবে হয় সেটা জানলে পরেই কুফরিয়া কিভাবে হয় বুঝতে পারবেন। শুকরিয়া মনে করুন আমি আব্দুল্লাহ মাহমুদকে এই টেপটা দিলাম, টেপটা আপনি নিলেন, নেওয়ার পর আপনি আমাকে কি বলবেন? ধন্যবাদ জানাবেন জানাবেন না? তাহলে তাহলে ধন্যবাদ জানাবার আগে আপনাকে প্রথমত জানতে হবে যে হুজুর এই টেপটা আমাকে দিয়েছেন, হুজুর কিন্তু আমার প্রতি কি করেছেন, উপকার করেছেন, এহসানি করেছেন, অনুগ্রহ করেছেন। এ নয় যে আমি আমি উপযুক্ত ছিলাম বলে আমি হুজুর আমাকে দিয়েছি, অথচ আপনার কোন ব্যাপার না, আমি এমনি দিয়েছি, আপনার কোনো বিনিময়ে না, আমি এমনি আপনাকে দিয়েছি। তাহলে প্রথমে আপনাকে মনে মনে এই বিশ্বাস রাখতে হবে যে হুজুর আমাকে অনুগ্রহ করে দিয়েছেন, তিনি আমাকে না চাইলে অন্যকে দিতে পারতেন, ইন্দাকে দিতাম, স্বামীকে কাউকে দিতাম, কিন্তু আপনাকে দিলাম, তার মানে আমি আপনাকে ভালোবাসি কি যাই হোক। এটা কিন্তু মনে মনে কি করতে হবে, মনে মনে অহংকার থাকলে হবে না যে আমি উপযুক্ত ছিলাম তাই পেয়েছি। নম্বর দুই, সেই কথা মুখে প্রকাশ করতে হবে, জাকাল্লাহ খায়ের হুজুর মাশাল্লাহ, ঠিক আছে, অপরের কাছেও বলতে হবে ইমদাদ ভাই হুজুর আমাকে টেপটা দিলেন খুব সুন্দর হলো, আমার অনেক কাজ হবে এই টেপটা দিয়ে, মাশাআল্লাহ হুজুর খুব ভালো লোক, হুজুরের প্রশংসা করলেন, প্রকাশ করলেন, ঠিক আছে। তাহলে বোঝা গেল কি, অন্তর দিয়ে হলো তারপরে মুখ দিয়ে হলো, এবারে কাজ, কাজটা কি করতে হবে, টেপটা কিসে ব্যবহার করবেন, গে গানের ক্যাসেট কিনলেন, যাত্রা নাটকের ক্যাসেট কিনলেন আর শুনতে লাগলেন, আর আপনি জানেন যে হুজুর গান বাজনা না